জানোর মত কেউ নেই, যতখানি ধসে গেছে গর্বে কি তা সহজে এলো মেলো ইচ্ছে যত গোছানোর মত কেউ নেই, যতখানি ধসে গেছে গর্বে কি তা সহজে। তুই ছাড়া কি বাঁচা যায়, ফিরে ফিরে আয় মন পাখি আয় পাশাপাশি চল, তুই ছাড়া কি বাঁচা যায়। চল তুই ছাড়া।